الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الذي من علينا بهدايتنا وإيصال مرامنا محمدا رحمة للعالمين وهو متمم مكارم الأخلاق ومعلم خلائق وسيد المرسلين صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وعن عمرو بن شعيب عن أبي جده قال قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالفه إسراف ولا مخيلة رواه أحمد والنسائي ابن ماجہ بإسناد حسن جابتی حمد و ثنا সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে নিজ অনুগ্রহে এই পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, অতঃপর মুসলিম হওয়া তৌফিক দান করেছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদেরকে আল্লাহ প্রেরিত বাণী সমূহ শুনিয়ে আমাদেরকে অসভ্যতার অস্তাচল থেকে উঠিয়ে সর্বোচ্চ শ্রেষ্ঠ জাতি হিসাবে মুসলিম হওয়ার পথপন্থা বাতলে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সেই শেষ নবী মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম। মুসলিমের অমুসলিমের পার্থক্য সর্বত্র, কারণ তাদের আকিদা এবং আমলের মৌলিক পার্থক্য থাকে। যখনই একটা মানুষের আকিদা পরিবর্তন হয়ে যায় তার সার্বিক জীবনে পরিবর্তন চলে আসে। একজন মানুষ যখন স্বেচ্ছাচারী হয় তখন তার এক ধরনের আমল হয়, কাজ হয়, আচরণ হয়। আর একজন মানুষ যখন আল্লাহর দাস হয় তখন তার কাজ তার আচরণ সবই ভিন্ন হয়। মৌলিক বিষয়টি এখানে নিহিত রয়েছে, যার বিশ্বাস যত দৃঢ় আল্লাহর উপরে তার কর্ম তত সুন্দর, যার বিশ্বাস যত দুর্বল তার কর্ম তত দুর্বল। তৌহিদ রিসালাত ও আখরাতের ভিত্তিতে একটা মানুষের জীবনকে একটা নতুন ছাঁচে গড়ে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 124,000 পয়গম্বর নবী ও রসুলকে যুগে যুগে প্রেরণ করেছেন। একটাই উদ্দেশ্য, যে মানুষকে পশুত্বের অধঃপতিত অবস্থা থেকে সত্যিকারের মানুষ হওয়ার সর্বোচ্চ এবং শ্রেষ্ঠত্বের আসনে বসা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালি সাফিলিন। একই মানুষ সর্বোচ্চ অবয়ব দিয়ে গঠিত হওয়া সত্ত্বেও সে সর্বনিকৃষ্ট স্তরে পৌঁছে যেতে পারে শুধু তার আকীদা এবং বিশ্বাসের কারণ। মৌলিকভাবে এই বিশ্বাসের উপরে ভিত্তি করেই মানুষের জীবন পরিচালিত হয়। আমরা মুসলিম উম্মাহ সভ্যতা, কৃষ্টি, মানবতা সব দিক দিয়ে মানব জাতির সেরা। কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে উদ্ভব ঘটানো হয়েছে। শ্রেষ্ঠত্বের নমুনা হতে গেলে কিছু বর্জনও করতে হয়। কোনো অর্জন কখনই সম্ভব নয় যখন কিছু বর্জন না করা যায়। যেমন অন্য ইলাহাকে বর্জন না করা ব্যতীত আল্লাহকে গ্রহণ করা যায় না। এজন্য আগে লা ইলাহা বলতে হয়, পরে ইল্লাল্লাহ আসতে হয়। সকল ইলাহাকে একত্রিতভাবে যদি আমরা ইল্লাল্লাহ বলি তাহলে জগা খিচুড়ি হবে না, আপনি আল্লাহর দলে না শয়তানের দলে। সব জায়গাতে নেগেটিভ পজিটিভ পাশাপাশি আছে। আপনি জীবন থেকে কিছু আমল বর্জন করেন তো দেখবেন কিছু আমল অর্জন হবে। মুসলিম উম্মার বাহ্যিক যে সমস্ত বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মধ্যে অন্যতম প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে অপচয়কারী না হওয়া। আর জাহিলি যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এই অপচয়কারী হওয়া। জাহিলি যুগে এই অপচয়কারী ছিল সেই যুগে ধর্মনেতা, রাজনৈতিক নেতা, অর্থনৈতিক নেতা, মূলত এই তিন শ্রেণী। সেই সঙ্গে যোগে এক কথায় রাজনৈতিক নেতা, সমাজ নেতা একই জিনিস। এই লোকগুলি সবসময় তাদের মন গড়া বিধান জারি করে দিয়ে মানুষকে অপচয়ে বাধ্য করত। বাংলাদেশের আমরা যারা বসবাস করছি অধিকাংশ মুসলিম, আমরা উন্নত সভ্যতার অধিকারী, অতএব আমাদের সমাজ নিঃসন্দেহে অন্যদের জন্য ঈর্ষণীয় হবে, আদর্শ হবে। কিন্তু জাহেলিয়াতের ফেলে আসা বদভ্যাস মানুষের মধ্যে, মুসলিম উম্মার মধ্যে মাঝে মধ্যে মাথা চাড়া দেয়, এবং আধুনিক জাহেলিয়াত, ইহুদি নাসারাদের পাঠানো জাহেলিয়াত আমাদের মধ্যে হওয়ার হামেশা ঢুকছে বিভিন্নভাবে। আজকে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এমন হয়েছে, আমার ঘরের ওই যে শয়তানের বাক্সটা বসা থাকে ওটা দিয়ে আপনাকে দখল করা সম্ভব। আজকে বোমা পাঠানোর দরকার নেই, একটা টিভি পাঠানোই যথেষ্ট। একটা মোবাইল বা একটা ল্যাপটপ আপনাকে যে কাজ করতে পারে, এটা অ্যাটম বোম সে কাজ করতে পারে না। কারণ আপনার আকিদাটা যদি তার গোলাম বানিয়ে দেওয়া যায় তাহলে আপনার পকেটের সমস্ত টাকা পয়সা তার দিকে চলে যাবে। কোনো বোমা মেরে আপনাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নাই। সেজন্য আকিদা ধরে রাখা কঠিন বিষয়। আর আকিদা ধরে রাখতে গেলে আপনাকে হর হামেশা কোরআন হাদিসের বয়ান এবং এর উপরে চিন্তা, গবেষণা, লেখাপড়া, পড়াশোনা সবসময় নিজের মধ্যে এবং নিজের পরিবারের মধ্যে জারি রাখতে হবে। আপনি যতই লেখাপড়া শেখেন না কেন, যদি আপনার চর্চা না থাকে আপনি ভুলে যাবেন। কারণ তো মানুষ, তো ভুলতে হবেই আমাদেরকে। যার বাড়িতে যত চর্চা আছে তার বাড়িতে তত দিন আছে, আর যেখানে কোনো চর্চা নাই তার বাড়িতে কোনো দিন নেই। এলমি চর্চা রাখতে হবে, একটা মৌলিক বিষয়। আজকে আমরা কথা বলবো অপচয় বা অপব্যয় সম্পর্কে, যেটা আমাদের সার্বিক জীবনকে পুরি করে খেয়ে ফেলছে। যদি বাংলাদেশের মানুষ যা পায় তাতে খুশি থাকত, অল্পে তুষ্ট থাকত, তাহলে আমাদের কারোরই কোনো অভাব হইতো না। কারণ আল্লাহ পাক আমাদের রুজির দায়িত্ব নিয়েছেন, আর আল্লাহ কখনোই ওয়াদা খেলাপ করেন না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, আল্লাহ বলছেন পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নাই। আল্লাহ যখন এই দায়িত্ব নিজে গ্রহণ করছেন তখন আমাদের তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। তিনি বলছেন ইন্না খালাকনা কুল্লা শাইইন বিমিকদার, সব জিনিস আমি পরিমাণ মতো সৃষ্টি করি। মানুষের যতটুক প্রয়োজন ততটুক আল্লাহ অবশ্যই সৃষ্টি করেছেন, আমাদেরকে ওগুলো খালি খুঁটি বেছে খেতে হবে, আমাদের আর কোনো কাজ নাই। কিন্তু সেখানে গিয়ে আমরা বাড়াবাড়ি করি, একদল লোক অপচয় করছি আর একদল লোক লোভে পড়ে অন্য সর্বনাশ করে যাচ্ছি। অথচ কোনো জিনিসের অভাব কিন্তু আমাদের দেশে নাই। শুধুমাত্র অপচয় থেকে যদি আমরা বাঁচতে পারতাম তো পৃথিবীর মানুষের কোনো অভাব থাকত না। পাশ্চাত্য বিশ্ব তারা এত বেশি সম্পদের মালিক হয়ে গেছে। একদিন আপনাদের বলছে খুতবাতে, বর্তমান পৃথিবীর অর্ধেক মানুষের রুজি মাত্র 85 জন লোকের পকেটের মধ্যে আসে, মাত্র 85 জন লোক। কি চিন্তা করা যায় নাকি? তার মধ্যে ভারতেই আছে 6-7 জন, বাংলাদেশে অবশ্য ভাগে একটা পড়েনি। কত টাকা যা তারা জমিয়েছে, হিসাব মাঝে মধ্যে আসে পত্রিকা, চোখ সোনা বড় হয়ে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ ধনীকে এইগুলো নিয়ে পাল্লাপাল্লি হয়, যদি বা পৃথিবীর শ্রেষ্ঠ গরিবকে এই নিয়ে কোনো প্রতিযোগিতা হয় না, খালি ধনী নিয়ে প্রতিযোগিতা হয়। আর এত ধন কি করবে? বান্দা যত পায় তত চায়। যাই হোক, অপচয় যদি বন্ধ করা যায় আমাদের অধিকাংশ মানুষের দুঃখ দুর্দশা দূর হয়ে যায়। এ প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন সূরা বনী ইসরাইল 26 ও 27 নম্বর আয়াতে, ওয়াআতে যাল কুরবা হাক্কাহু আল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়াতানু লিরাব্বিহি কাফুরা। তুমি তোমার নিকটাত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, অল মিসকিন এবং তারা অভাবগ্রস্ত, তাদের অভাব দূর করার চেষ্টা করো, তাদেরকেও দাও। আবনা সাবিল যারা মুসাফির, এখন কোনো কারণে অভাবগ্রস্ত হয়ে পড়েছে, অবশ্যই তাকে সাহায্য করো। আপনি রাস্তায় চলেছেন, পকেট মেরে নিল, কি করবেন? আপনি কোটিপতি, কিন্তু এই মুহূর্তে কিছুই নাই, আপনার কে সাহায্য করবে? ইসলাম তার বিধান দিয়ে দিয়েছে, প্রত্যেক গ্রামে গ্রামে বাতিল মাল ফান্ড থাকবে, সেখানে গেলেই সেখান থেকে তারা সহযোগিতা করবে, ইমাম সাহেব, মোতালে সাহেব, এটা নিয়ম। কোনো রাষ্ট্রমাষ্ট্র দরকার নেই আমাদের, মুসলমানের এক একটি গ্রামে হাটে রাষ্ট্র। গ্রামের যদি মসজিদের মোতালি থাকবেন, তিনি গ্রামের মাতব্বর, ইমাম থাকবেন, তিনি ব্যাখ্যা দিবেন, মোতালি খরচ করবেন, তার ছোট্ট কমিটি নিয়ে বাস ক্লাস। যে কোনো ব্যক্তি আসলো মেহমান হিসেবে সম্মান করবেন, খানা পিনার দায়িত্ব তার, কমপক্ষে 3 দিন পর্যন্ত আপনি তার মেহমানদারি করবেন। এটা যদি চালু থাকে আমাদের সমাজের মধ্যে, তাহলে কি আমাদের কোনো কষ্ট থাকে নাকি? বলা তোবাজদের তাবজিরা, তোমার জন্য অপচয় করো না, কারণ ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই, ওয়া কানা শায়াতানু রাব্বিহি কাফুরা, আর শয়তান তার প্রভুর প্রতি অকৃতজ্ঞ ছিল। ইবলিস তার আল্লাহর সঙ্গে অকৃতজ্ঞতা প্রদর্শন করে জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল, তোমরা কখনই তার অনুসারে হইও না। وعن عمرو بن شعيب النبي عن جدي قال قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه اسراف ولا مخيلة। رسول اكرم صلى الله عليه وسلم ارشاد করেন, তোমরা খাও, পান করো, পোশাক পরো, সাদাকা করো, খবরদার, এগুলো সবই সিদ্ধ যতক্ষণ না তার মধ্যে মালাম ইখওয়ালাতহ ইসরাফুন ওয়ালা মাখিলাতুন, অপচয় এবং অহংকার প্রদর্শন, এই দুটি যদি এর সঙ্গে যুক্ত না হয়, তাহলে তোমার খানা পিনা সাদাকা দেওয়া পোশাক পরিধান সব কিছুই আল্লাহর কাছে গৃহীত হবে। আর যদি এর সঙ্গে ওটা যোগ হয়ে যায়, অপচয় যোগ হয় এবং অহংকার প্রদর্শন যোগ হয়ে যায়, তাহলে তোমার খানা পিনা সাদাকা পোশাক পরিধান সবটাই ব্যর্থতা পর্যবসিত হবে। কোরআনের দুটি আয়াত এবং এই হাদিসটি সামনে রেখে নিজের জীবনকে একবার ভাবার চেষ্টা করুন, আমরা কোথায় আছি। তাবজির কাকে বলে? বুজুর মানে বীজ, খোসাটা রেখে দিয়ে বীজটা ফেলে দিলে তার কোনো মূল্য থাকে? যারা মুবাযযির, তার আসল জিনিসটা ফেলে দেয়, অর্থাৎ টাকাটা ফেলে দেয়, যে মাল তার প্রয়োজন সেটা সে বিনষ্ট করে, বিনা কারণে নিজের ক্ষতি নিজে করে, এজন্য একে তাবজির বলা হয়, মুবাযযির বলা হয়। ইমাম শাফি রহমতুল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইনফাকুল মাল ফি গায়রি হাক্কিহি ওয়া তাবযীর ফি আমালিল খায়র, না হক জায়গায় অর্থ ব্যয় করাকে তাবযীর বলা হয়, তবে নেকির কাজে ব্যয় করাকে তাবযীর বলা হবে না। নেকির কাজে প্রতিযোগিতা করো, তবে ওলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তোমার সংসার এবং পরিবারের দুনিয়াবী যে অংশ তোমার হক আছে এটা যেন ভুলে যেও না। দান করতে করতে একবার সব দেউলিয়া হয়ে যাবে এটাও চলবে না। আফওয়া যেটা, অতিরিক্ত যেটা, সেটা ব্যয় করো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলছেন, হুমুল্লাযীনা ইউনফিকুনাল মালা ফি গায়রি হাক্কিহি, যারা হক স্থান ব্যতীত অন্যত্র মাল ব্যয় করে তারাই হলো মুবাজ্জির, তারাই শয়তান পায়। আমরা প্রতিদিন হাজার হাজার টাকা ব্যয় করছি কিন্তু ভালো মন্দ যাচাই করি না কোথায় ব্যয় করতে হবে, মন চাইলেও ব্যয় করলাম, যেটা পরকালে কাজে লাগবে, সাদাকা জারিয়া হবে, সেদিকে আমাদের কারোরই কোনো খেয়াল নাই। প্রতিজ্ঞা করুন আমার জীবনটা এমন পথে ব্যয় হোক যেখানে কথা বললেও আমার নেকি হবে, যেখানে সময় ব্যয় করলেও আমার নেকি হবে, যেখানে দুটো পয়সা ব্যয় করলে আমার নেকি হবে, প্রতিটি আমরা পরকালীন সঞ্চয় হিসেবে গণ্য হবে, এমন কাজে নিজের সময় এবং শ্রম এবং নিজের অর্থ সম্পদ ব্যয় করার জন্য প্রত্যেক মুসলমানকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এর বাইরে গেলেই শয়তানের খপ্পরে পড়ে যাবে। আমরা সাধারণত বন্ধুদের চাপে অন্যায় করি, বাজে খরচ করি, অথবা যদি বলা হয় এটা বাজে খরচ না করে আসো এইটা আমরা এইখানে ব্যয় করি, নেকির কাজে ব্যয় করি, বন্ধু কিন্তু তাতে আপনাকে উৎসাহ দিবে না। সত্যিকারের বন্ধু সেই যে আপনাকে পরকালের দিকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে, পরকালের সঞ্চয়ের জন্য উপকার করে, সেটি হলো প্রকৃত বন্ধু বা বান্ধবী। আর যে বন্ধু আপনাকে দুনিয়াতে অপচয় করার জন্য উৎসাহিত করে সেটা আপনার দুনিয়ার বন্ধু, সে আখেরাতের বন্ধু নয়। বিষয়গুলো সাবধান। এজন্য হাদিসে এসছে, লা তাসআল আনিল মারি ওয়া সাল আন খালিলিহি, মানুষ কেমন জিজ্ঞেস করো না, সে কাদের সঙ্গে চলে তাদেরকে আগে দেখো। যে দুষ্টদের সঙ্গে চলে তো বুঝতে আপনার ছেলে নষ্ট, ভালোদের সঙ্গে চললে বুঝতে আপনার ছেলে ভালো, আপনার সাক্ষীর দরকার নেই, কারণ আপনার সামনে ছেলে তো ভালোই। আলী আর চমৎকার ব্যাখ্যা দিচ্ছেন, তুমি যেটা লোক দেখানোর জন্য বা লোককে শোনানোর জন্য ব্যয় করবে মনেরকে ওটাই হলো শয়তানের অংশ। লোককে দেখানোর জন্য ব্যয় করার ব্যাপারে আমরা অত্যন্ত উৎসাহী, আর লোককে শোনানোর জন্য, বিশেষ করে যারা বিভিন্ন মাদ্রাসা মসজিদ করেন সেখানে আলেম ওলামা এমন অবস্থা ঘটান যেগুলো অবশ্যই লজ্জাকর। যদি কেউ দশ টাকার জায়গায় এক হাজার টাকা দেন, তার ভাগ্যে এত নারাতকবি জোটে আর এত দোয়া জোটে, সুবহানাল্লাহ বিহামদি, অত দোয়াবদার জীবনে কারো কাছ থেকে পায়নি। এই বদভ্যাসগুলো আমাদের পরিত্যাগ করা ভালো। যদিও প্রকাশ্য দান করা জায়েজ আছে, কিন্তু এটা মনে রাখতে হবে কিয়ামতের দিন যে শাস্ত্রের লোক আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবেন, তাদের মধ্যে অন্যতম ব্যক্তি তিনি যার ডান হাতে যা খরচ করলো বাম হাতে টের পায় না, এই ব্যক্তি কিন্তু আরশের নিচে ছায়া পাবেন। যদিও প্রকাশ্যে খরচ করা নিষিদ্ধ নয়, অবশ্যই জায়েজ, কারণ অনেক সময় এর উদ্দেশ্য এটাই থাকে যে আমি যদি শুরুতে একটু বেশি করে দান করি আর এক ভাইয়ের অন্তরে বেশি করে দান করার উৎসাহ সৃষ্টি হবে। এই সৎ নিয়তে যদি আপনি প্রকাশ্যে দান করেন এটা কিন্তু নিষিদ্ধ নয়, বরং এটা ফাইনে মা ইহা বলা হয়েছে কোরআনে, এটা কতই না উত্তম। কিন্তু যদি এটা রিয়া আসে, অন্যকে শোনানোর জন্য হয়, তাহলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন। আর আপনার মনের খবর আল্লাহ ভালো করে রাখেন, আল্লাহকে লুকানোর কোনো সুযোগ নাই। অপচয় এবং অপব্যয় মানুষের জীবনের সবচেয়ে ক্ষতিকর জিনিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল আল মুররান হুমাল ইমসাক ফিল হায়াত আত তাবযির ইনদাল মাউত, দুটা তিক্ত বিষয় রয়েছে তোমরা জেনে রাখো, তিতা জিনিস, প্রচন্ড তিক্ত মানুষের জীবনের জন্য। এক আল ইমসাক ফিল হায়াত, জীবদ্দশায় বখিলি করা, খালি কামাই করবে, খালি ব্যাংকের হিসাব গণবে, কিন্তু ও দান করবে না, কাউকে দেবে না, এমনকি নিজের সন্তানদেরকেও দেয় না। বকেলের ধন নিজের কোনো উপকারে লাগে না, অন্যের কোনো উপকারে লাগে না, ও খালি গোনে। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজাতিন ইল্লাজি তাবাকি জামাআ মালাহু ওয়া আদাদা। জামাআ মালান অর্থ মাল জমা করে, ওয়াদাদা অর্থ খালি গোনে, প্রতি মাসে মাসে ব্যাংক থেকে ব্যালেন্স নেয়, ব্যালেন্স শিটটা দেখে আর চিন্তা করো এক মাসে এত টাকা বেড়েছে, এইগুলো দিয়ে এবার এই ব্যবসায় নামে, আগের মাসে তিন গুণ হবে, বাড়তেই আছে বাড়তেই আছে, ওর চাহিদার শেষ নাই, এই চাহিদার শেষ নাই। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অধিক অধিক চাওয়ারে আকাঙ্ক্ষা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দিয়েছে। যতক্ষণ না তোমরা কবরের সঙ্গে সাক্ষাৎ করবে, অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমার আকাঙ্ক্ষার পরিসমাপ্তি ঘটবে না। মানুষ শতবর্ষ আয়ু পেলেও তার বাঁচার আকাঙ্ক্ষা থাকে। ছেলে বলছে, স্যার আমার আব্বা মারা গেলেন 94 বছর বয়সে, আজকে 10 বছর তিনি পড়ে আছেন ব্রেন স্ট্রোক করে, মৃত্যুর সময় আমাকে বলছে, খোকা শরীরটা খারাপ লাগছে, আমাকে হাসপাতালে নিয়ে যাও। বিছানা থেকে উঠিয়ে যে রিক্সা গাড়িতে ওঠানোর সময় হয়নি, তার আগে আব্বা শেষ। কি বোঝা যায়, এত বয়স পেয়েও তার হাসপাতালে গিয়ে বাঁচার আকাঙ্ক্ষা। বলছে না, খোকা আমার মধ্যে জীবনের শেষ হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে দুনিয়াতে আল্লাহর উপরে দৃঢ় থাকার ওসিয়াত করে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, দিনের পথে থেকো, আমার জন্য দোয়া করো। এই কথাটা কিন্তু তিনি বলেননি, এত বয়স পাওয়ার পরও। এটা দিয়ে বোঝা যায় আল্লাহ কুমুত্তাকাসুর, মানুষ খালি আরো চায় আরো চায় আরো চায়, এত পেয়েও হয়নি। এর একদিকে ভালো দিক একটা আছে, মানুষ যদি বাঁচার আকাঙ্ক্ষা না করত দুনিয়ার এই উন্নতি সমৃদ্ধি হতো না। মানুষ যদি ভাবত আমার আয়ু 60 বছর, এই অমুক দিন মরে যাব, তাহলে কিন্তু সে আর কাজই করতো না, গেলে হতাশে ঘরে শুয়ে থাকত। এই জন্য ওটা একদিক দিয়ে ভালো, এত ভালো হওয়া ঠিক নয়। হাদিসটা মনে রাখা ভালো, যে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের আয়ুষকাল 60 থেকে 70-এর মধ্যে, তো 60 থেকে 70 পার হওয়ার পরে আর বোধহয় বাঁচার চিন্তা করা ঠিক হবে না। আমার রসুল তো 60 থেকে 70-এর মধ্যেই মারা গেলেন, তাই না? কত বছরে মারা গেলেন? তাহলে আমাদের তো এখন বোনাস লাইফ। অতএব আমাদেরকে আল্লাহর সিদ্ধান্তের উপরে নিশ্চিন্ত থাকা উচিত, যে কোনো সময় মৃত্যু হবে, এই প্রস্তুতি নিয়ে যিনি থাকতে পারেন তিনি হলেন সত্যিকারের মুমিন। আর সাধ্যমতো আল্লাহর পথে ব্যয় করা, সাধ্যমতো নেকির কাজে ব্যয় করতে পারলেই ওটা আমার পরকালীন সঞ্চয়। এই সঞ্চয় যার বেশি তিনি হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন, তাই না? আর যার সঞ্চয় কম তা তো দুঃখ নিয়ে মরতে হবে। আর এই কারণেই ইবনে মাসউদ বলছেন, দুটা তিক্ত বিষয় রয়েছে তোমাদের জন্য, মনে রেখো, আল ইমসাক ফিল হায়াত, জীবদ্দশায় কৃপণতা, আত তাবযির ইনদাল মাউত, মৃত্যুকালে সমানে দান করা। খোকা মরে যাচ্ছি, আমাদের বাঁচছি না, ব্যাংকে যাওয়া সব গরিব মিষ্টি দাও, দেখেন না অনেকে সব চালের বস্তা খুলে দেয়, অবশ্য মরার পরে দেয়, আমাদের দেশে চালু হয়েছে মরার পরে দেয়। আমার সামনে একটা অভিজ্ঞতা ঘটেছিল, যে ঢুকে দেখি সমানে ফকির মিষ্টি, কি ব্যাপার, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কি খবর এখানে, চাউল বিতরণ করবে, যে বাড়ির মানুষ মরেছে কান্নাকাটি করবে, তারপর চাউল বিতরণ, পিকনিক না কি বেড়া, কবরের কাছে গিয়ে দেখি বরাক মহিষ জবে করছে। মহিষ কেন? মাইয়ের কবর যাবে একটু পরে, তো এখন সবাইকে খানা পিনা করানো হবে এখানে। তো মহিষ কেন? তো গরু তো কুলে না, তো সবচেয়ে বড় জন্তু তো আমাদের দেশে মহিষ তা দিয়ে আসছে। চিন্তা করুন ধারণাটা কি, কবরে যাচ্ছে তার জন্য এখন সাতকা করছে, চাউল বিতরণ করছে, গোশ খাওয়াচ্ছে মানুষকে, বেটা জীবদ্দশা খাওয়ালেন এখানে। এজন্য ইবনে মাসউদ বলছেন তাবজির ইনদাল মউত, মৃত্যুর সময় সমানে ব্যয় করা, এই দুটো তিক্ত জিনিস, কারণ মৃত্যুর সময় কোনো দান আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর কাছে কবুল হয় যখন আপনি সুস্থ থাকবেন এবং আপনি গরিব হওয়ার ভয়ে ভীত থাকবেন। সহিহুন সহিহুন দুটি বিষয় একটা আদিছে, সহিহ মানে সুস্থ অবস্থা, সহিহ মানে লোভী, টাকার দিকে লোভ আছে। এই অবস্থা যখন আপনি দান করবেন ওই দানটা আল্লাহর কাছে কবুল হবে। আরে মরার সময় তো সবাই দান করে, ওই দানের কোনো দাম নেই। ইবনে মাসউদ প্রখ্যাত সাহাবি, তার এই বক্তব্য নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি কথা তিনি সব শেষ করে দিয়েছেন, আল ইনসাক ফিল হায়া আত তাবজির ইনদাল মউত, জীবদ্দশায় তুমি কৃপণ আর মৃত্যুর সময় তুমি মহা দানশীল। এটা যদি হয় এটা এর চেয়ে তিক্ত অভিজ্ঞতা তোমার জীবনে কিন্তু আর নাই, কোনোটাই তোমার কাজে লাগে নাই। সারা জীবন তুমি বকিল ছিলে, কোনো কাজ করনি, মানুষকে দাওনি, নিজেও খাওনি, আর মরার সময় তুমি দিচ্ছ কিন্তু আল্লাহর কাছে কোনো কাজে লাগছে না, বেকার হয়ে যাচ্ছে। অপচয়ের বিষয়ে আমাদের দু একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি, সুবিধা হবে। ধনিক শ্রেণী যত বেশি অপচয় করেন, তারা যদি প্রয়োজন মতো রেখে দিয়ে বাকিটা দান করতেন, তাহলে সমাজের গরিব শ্রেণী বলে কিছুই থাকতো না। এবং এটাই নিয়ম ইসলামের, আসআলুনাকা মাযা ইউনফিকুন, তারপর আল আফওয়া, কি খরচ করবে জিজ্ঞেস করছে তোমাকে, তুমি বলে দাও, বলিল আফওয়া, অতিরিক্তটা খরচ করো। আমরা অতিরিক্তটা দিয়ে আবার একটা কিছু করি, একটা গাড়ি আছে আটটা গাড়ি করি, একটা গাড়ি হলেও আটটা বাড়ি করি, মানে আমাদের অভাবের শেষ নাই। খেয়াল করে দেখবেন বড় লোকেরা, বিশেষ করে আমরা যারা বিল্ডিং টিল্ডিং করি, ওপরে কিন্তু সবসময় রড বের করা থাকে, তাই না? এটা তো বুঝিয়ে দিচ্ছি যে আমি আরো দুতলা হয়েছে তিনতলা করবো, তিনতলা হয়েছে চারতলা করবো, আমার খেদ মেটে না। আর গরিব যখন খড়ের চাল বাঁধে, ওপরে কিন্তু মুড়িয়ে দেয় দুখানা চাল হয়েছে, এরপর আর তিনখানা চাল হবে না। গরিবের আকাঙ্ক্ষা ওখানে শেষ, সে মাটির বাড়ি বানিয়েছে, তার উপর দিয়ে টিনের চাল দিয়েছে বা খড়ের চাল দিয়েছে, অতি শেষ। আর ধনী যখন বিল্ডিং করে রড লম্বা রাখে, আমি এখনো শেষ হয়নি, আবার তো তালা বানাবো। এই আকাঙ্ক্ষা অত্যন্ত নোংরা জিনিস। যদি ওরা ওখানেই থেমে যেত যে না, আমার সন্তানদের জন্য এটুকু যথেষ্ট, আল্লাহ রসুল বলছেন তোমার জন্য তোমার নিজের ঘর এবং তোমার সন্তানদের একটা রুম, মেহমানদের জন্য একটা রুম, এটুকু যথেষ্ট, এর বাড়তে যা করবে ওটা শয়তানের জন্য। আপনার পাঁচতলা বাড়ি কি দরকার, কজন লোক থাকবে? ও ঝাড়ু দেওয়ার লোকই তো পাবে না দুদিন পরে। এখন এমন হয়েছে আপনার বউকে সাহায্য করার জন্য একটু মাছ বেটি দিয়ে মাছ কুটি দেবে, এই লোকই পাওয়া যাচ্ছে না। ওই পাঁচতলা বাড়ি আপনার ব্যথা হলো পা নিয়ে আর আপনার স্ত্রীর ওই নুবজ কুবজ দেহ নিয়ে বাড়ি সব ঝাড় দেওয়া লাগবে, অথবা পুরো বাড়ির ধুলের আস্তরণ পড়বে। হয়তো অপচয় যাবেন না, এগুলো দান করুন, কাজে লাগবে। যারা একাধিক বাড়ি আছে, একটা বাড়ি আল্লাহর রাস্তে দান করে দেন। যারা দিনের খেদমত করছে, যারা সহি হাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য বাংলাদেশে নয় সারা পৃথিবীতে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তাদেরকে সাহায্য করে কেউ নাই, শিরকের পিছনে বেদাতের পিছনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে প্রতিদিন। ধনিক শ্রেণী শিরকের পিছনে যদি টাকার ব্যয় না করত, শিরক এদেশে চলতই না কোনো ক্রমে। এক একটা পীরের ওরসে যে দেখেন কারা সেখানে যায়, সব ধনীর দল, গরু খাসি কারা নিয়ে যাচ্ছে, এবং এখন উঠও যাচ্ছে না শুনতে পাচ্ছি। যত হারামখোর ধনিক শ্রেণী, ঘুষখোর অভিশাপ শ্রেণী, এই সবগুলো সেখানে চলে আসছে। হজের ময়দানে এখন ভর্তি এই সমস্ত লোকেরা, এরা যারা একবার হজ করেছেন ফরজ আদায় হয়ে গেছে তাদেরকে বলি আর হজ করবেন না, কারোর শখ আছে আব্বার জন্য করবো মায়ের জন্য করবো ঠিক আছে বাস ওই তিনটাই রাখেন, তারা আর পরে আর দেন না। আপনার হজের টাকা আপনি নিজের গরিব ভাইটাকে দেন অথবা সাদাকা জারিয়া হয় যেখানে দিলে সেখানে দান করুন, আল্লাহ দিন বিজয়ী হবে, আপনার টাকা আল্লাহর কাজে লাগছে না শয়তানের কাজে ব্যয় হোক এটা কিন্তু আপনার কামনা হওয়াটা উচিত নয়। বর্তমানে যেটা বার্নিং প্রবলেম আপনাদেরকে বলছি, বৈশাখে রুদ্র দাবদাহ চলছে, আপনারা পহেলা বৈশাখে কলমা পড়লেন এসো হে বৈশাখ দুর্জনেরে হানো দুর্বলেরে সাহায্য করে বলেন নাই, এই তো বাঙালিদের কলমা হয়ে গেছে আপনাদের এসো হে বৈশাখ, বৈশাখ এসে গেছে দুর্জনেরে হানে না গরিবকে হানে, দুর্জনটা তো মার্শাল্লাহ এসি ধরে আরামসে শুয়ে আছে আর গরিবগুলো গরমে শেষ হয়ে যাচ্ছে আগুনে পুড়ি পুড়ি শেষ হয়ে যাচ্ছে ডায়রিয়া হাসপাতাল ভর্তি করে দিচ্ছে, কই তোমার বৈশাখ, কে বৈশাখকে এত তাপ দেওয়ার ক্ষমতা দিল, বৈশাখের কোনো ক্ষমতা নাই। মুশরিক কবি রবি ঠাকুর কথা বলতে পারে, কোন মমিন ব্যক্তি এটা বলতে পারে না, লা তাসুব্বু দাহর ওয়া আনা আদ-দাহর উকাল্লিবু লাইলা ওয়ান নাহার কাইফা আশাও, আল্লাহ বলছেন খবরদার তোমরা জমানাকে গালি দিও না, আমি নিজে কালের সৃষ্টিকর্তা, আমি যেভাবে খুশি সেভাবে কালকে আবর্তন বিবর্তন ঘটাই, বৈশাখ মাসে গরম হবে এটা আমারই বিধান, শীতকালে ঠান্ডা হবে আমারই বিধান, বেটা তোমার কোনো ক্ষমতা আছে নাকি, লাফালাফি করো আর বৈশাখের পূজা করো বেহায়ার দল, এটা বলে আমরা বাঙালি, কিসের বাঙালি, যুগ যুগ ধরে আমরা আবহমান কাল ধরে আমরা বাঙালি, কখনো এই সময় বৈশাখের পূজা করে বেড়াই নাই, ইসলাম আনার কারণে আমরা আল্লাহ পূজা করা শিখেছি কোন কালের পূজা করা শিখি নাই। এই বৈশাখে রাজশাহী সবসময় গরমে ফাস্ট হয় কিন্তু এখন দেখছি গরমে আর রাজশাহী ফাস্ট হচ্ছে না, এখন ফাস্ট হয়ে যাচ্ছে যশোর, ফাস্ট হয়ে যাচ্ছে ঢাকা, তাই না, 42 ছিল কালকে যশোরে রাজশাহী ছিল 40, তাহলে ফাস্ট হতে পারলো, রাজশাহীর মর্যাদা নষ্ট হয়ে গেল, এখন কোনদিন রাজশাহীতে 38-39 উপরে উঠে নাই তাপমাত্রা, এখন উঠতে শুরু হয়েছে 40-42 হচ্ছে, এই তাপমাত্রা বাড়ানোর কোনদের দায়িত্ব যার হাতে, মালিক যিনি সে আল্লাহর প্রতি অনুগত হন তার কাছে কান্দুন, আল্লাহ তুমি বাংলার মাটিতে বৃষ্টি বর্ষণ করো, তুমি রহমতের বৃষ্টি দ্বারা এ দেশকে সুন্দরভাবে মানুষকে বাঁচার জন্য সুযোগ করে দাও। আল্লাহুম্মা আমিন। যদি তিনি বৃষ্টি না দেন কারোই ক্ষমতা নেই বৃষ্টি আনার, এ সমস্ত মাঠ ময়দান চৌচির হয়ে যাবে, কিন্তু আমরা করছি কি সেখানে আল্লাহর কাছে কান্দার কোনো সুযোগ আমাদের নাই, অন্তরিত নাই। দ্বিতীয় কাজটা যে করছি সমান অপচয় করে যাচ্ছি, আমাদের মাটির নিচে আল্লাহ পাক আমাদের বাঁচার জন্য যে রিজার্ভ ওয়াটার রেখে দিয়েছেন, রিজার্ভ আসমানে বৃষ্টি তো আছেই এরপরও তিনি রিজার্ভ ওয়াটার আমাদের মাটির নিচে রেখে দিয়েছেন, রাজশাহী অঞ্চলে 10 ফুট নিচে আগে পানি পাওয়া যেত, এখন 30 ফুট নিচে নেমে গেছে ওই লেয়ার, পানি পাওয়া যাচ্ছে না, কারণ বড় লোকেরা এবং অদূরদর্শী সরকারের পরিকল্পনাহীনতার কারণে যেখানে সেখানে ডিপ টুয়েল বসানো শুরু হয়ে গেছে, এদেশের বিজ্ঞানী সমাজ কৃষি বিজ্ঞানী বিশেষ করে বারবার সরকারকে নিষেধ করছে ডিপ টুয়েল বন্ধ করুন, অনবদূর ভবিষ্যতে বাংলাদেশে পুরাটাই মরুভূমি হয়ে যাবে, পানি কোথাও খুঁজে পাওয়া যাবে না, ডিপ টুয়েল বন্ধ করুন, কে শোনে কার কথা, ভোট নিতে হবে, ভোটের দিয়ে ভোট পাওয়া যায়, ভোট দিয়ে কখনোই আসমান থেকে বৃষ্টি আনা যায় না, জমিন থেকে বৃষ্টি তৈরি করাও যায় না, হতভাগা বাঙালি ওই হুঁশ তাদের নাই। উত্তরবঙ্গ সফর করছি কদিন আমরা, রাস্তার দুধারে কত নালা ডোবা দেখছি, কত গর্ত, কোথাও কোনো পানি নাই, অথচ উপরে সুন্দর সবুজ ধানের খেলা দেখলে মনটা ভরে যায়, কি করে উপরে সবুজ ধান হয় আর কি করে নিচে শুকনো নালা হয় এটুকু বোঝার ক্ষমতা যাদের নাই ওদের তো মানুষ বলাই উচিত না। আগে এইসব ডোবাগুলোতে দেশি মাছ ভরতে থাকতো, মানুষের রুজির ব্যবস্থা ছিল, চ্যাং পুটি ঝায়া তেলাপিয়া সবসময় পাওয়া যেত, আর এখন কিছুই পাওয়া যায় না, পানি নেয় হবে কোথেকে, অথচ আপনার মাঠের বুকে সবুজের সমারোহ। কোত্থেকে সবুজ হলো? মাটির তলের সমস্ত পানি ডিপ টুয়েল আপনি টেনে উঠাই ফেলে দিয়েছেন, সেই পানি দিয়ে সবুজ সমারোহ হচ্ছে উপরে, আর নিচে সব শুকিয়ে যাচ্ছে। কতদিন ডিপ টুয়েলের মাটি পানি উঠাবেন? কৃষি বিজ্ঞানীদের দিক নির্দেশনা রয়েছে, 2100 ফুটের আগে যদি কোনো ডিপ টুয়েল বসানো যাবে না, নিষিদ্ধ। আর 1700 ফুটের আগে কোনো শ্যালো টুয়েল বসানো যাবে না। কিন্তু গ্রাম্য কন্দলে আপনি বিএনপি করেন, আমি আওয়ামী লীগ করি, আপসের চাষাদের মধ্যে কোনো মিল নাই, ও এক চাষা আমি এক চাষা, কি হবে? আমি অনুমতি নিয়ে নিলাম আমার আলীর মাথায় ডিপ টুয়েলের বসবে, উনি বললো আমি সরকারি দল করি, আমার হবে না, উপায় নেই, মাতব্বর ঠিক রাখলে তো ভোট 10টা বেশি পাবো, ওখানে একটা অনুমতি দিয়ে দিলাম। এমনি করে ঘন ঘন ডিপ টুয়েল বসিয়ে, শ্যালো টিউবওয়েল বসিয়ে আমাদের সোনার মাটিগুলো ধ্বংস করে দিচ্ছে আমরা নিজ হাতে। পরিকল্পনাহীন হওয়ার কারণ সরকার ভোট পাবে না সেই ভয়। ভোটকে বড় করে দেখেন না, মানুষকে বড় করে দেখুন, মানুষ খাবে কি দিয়ে? তিস্তা শেষ হয়ে গেছে, পদ্মা শেষ হয়ে গেছে, ব্রহ্মপুত্র শেষ হয়ে গেছে, নদীমাতৃক বাংলাদেশ আজকে মরুভূমিতে পরিণত হয়েছে, কোন সরকারের কোন খেয়াল নাই, বন্ধুত্বের নাম করে সারা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে যারা। ফোরাত নদীর কূলে ইয়াজিদের কথা বারবার মনে আসে, যে হোসেনকে পানি দেয়নি, আজকে ইয়াজিদের চাইতে কঠিন দুশ্মন বাংলার চারিপাশে বসে আছে, তারা হিংস্র থাবা মেরে বাংলাদেশকে ধ্বংস করে এগিয়ে আসছে, কোন দলেরই কোনো খবর নাই। এখন এসে মিছিল করতেছে, বেটা মিছিল করতে কি দরকার? আন্তর্জাতিক আদালতে মামলা করে দেয় এই শয়তানদের বিরুদ্ধে, মামলা হোক সেখানে, যারা পানির তলে খাবে, উপরে খাবে, ভাতে মারবে, পানিতে মারবে। এরপর আবার দাবি কত, খুলনা থেকে সিলেট পর্যন্ত বাংলাদেশের 1/3 এই ভূমিটা সম্পূর্ণ তারা গ্রাস করবে, প্রকাশ্য নির্বাচনী জনসভায় তারা ভাষণ দিচ্ছে, এত দুঃসাহস তারা দেখাচ্ছে। তার মানে চিড়েগাং, পার্বত্য চট্টগ্রাম, খুলনা, এই বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর হচ্ছে খুলনা এবং চিড়েগাং, এই দুটা যদি দখল করা যায় বাকি অংশের মানুষগুলা কি খেয়ে থাকবে? শেষ, ততক্ষণ ব্যবসায় নাই। এত বড় কথা বলল প্রকাশ্যভাবে আমাদের সরকার, নিরাপদ দর্শকের ভূমিকা পালন করছে, কান থাকতেও শোনে না, চোখ থাকতেও দেখে না, দিল থাকতেও বুঝে না। তাদের কি বলতে হবে কোরআনের ভাষায়? উলাইকা কাল-আনআম বাল হুম আদল, এরা পশুর মতো তার চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। 16 কোটি মানুষের দায়িত্ব নিয়ে যারা বসে আছে তাদের চিন্তা করা উচিত, আমাকেও মরতে হবে, মৃত্যু পর আল্লাহকে জবাবদিহি করে কিসের জনগণ? জনগণ কোশ্চেন করে তোমাকে জবাবদিহি করতে পারবে না, জবাবদিহি তোমাকে আল্লাহর কাছে করতে হবে। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন আবদিন ইস্তারাইহি আল্লাহু মিন রাইয়াতিন ফায়ামুতু ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লি রাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহি আল জান্নাহ, রাওয়াহু মুসলিম। যখন কোন বান্দাকে আমি জনগণের উপরে নেতৃত্ব দান করি, অতঃপর সে মৃত্যুবরণ করে এমন অবস্থায়, গাছ শুনলে রাইয়াতি, তা প্রজা সাধারণের প্রতি খেয়ানতকারী হিসাবে, ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। অতএব হে নেতা নেত্রীরা সাবধান হও, তোমার মৃত্যু অতীব নিকটে, যে কোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তোমাকে অবশ্যই আল্লাহর কৈফিয়তে সম্মুখীন হতে হবে। দুনিয়ায় এসি রুমে থাকলে মৃত্যুর পরেই ওই কবরের ঘর একবার তাকিয়ে দেখো, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, মা চলে গেছে, সবাইকে কবরের পোকা খেতে খাচ্ছে সবগুলোকে, তোমাকে ওইরকম পোকার খোরাক হতে হবে এবং অনতিবিলম্বে জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে জ্বলতে হবে, সেদিনের সেই কষ্টকে সহ্য করতে পারবে? অতএব যতক্ষণ নিঃশ্বাস আছে জনগণের হক আদায়ের জন্য সাধ্যমতো চেষ্টা করো, নিজের হায়াতকে আল্লাহর সমর্থ করে দাও, দাবি আদায়ের জন্য সিংহের বল নিয়ে সামনে এগিয়ে চলো। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আল্লাহর দিকে, সঙ্গে সঙ্গে আমাদের প্রশাসনের দিকে, যে তারা তাদের দায়িত্ব পালন করুন এবং আমরাও আমাদের দায়িত্ব পালন করি, আমরা যেন অপচয় না করি। আপনার বাড়িতে পানি উঠছে, সাবমার্সিব টিউবওয়েল বসিয়েছেন, টাকা আপনার আছে, 80,000 টাকা ব্যয় করে ডিপ বসিয়েছেন, পানি ওঠাচ্ছে, উপরে ওভারফ্লো হয়ে যাচ্ছে, সমানে পানি পড়ছে, সুইচটা অফ করার সময় আপনার জোটে না, আপনি আর একজন অবশ্যই সহায়তনের ভাই। খালি সরকারকে দোষ দিলে হবে? সম্প্রতি হিসাব বেড়েছে পত্রিকায়, মাটির নিচ থেকে যত পানি উঠানো হচ্ছে ডিপ টিউবওয়েলে করে, তার 40% পানি অপচয় হয়ে যাচ্ছে। যারা খেতে পানি দিচ্ছেন তারাও অপচয় করছেন, আর আমরা যারা ট্যাঙ্কেতে পানি ভরছি রিজার্ভওয়ারে আমরাও অপচয় করছি। অতএব প্রত্যেক অপচয়কারী আল্লাহর কাছে অবশ্যই কৈফিয়তের সম্মুখীন হতে হবে। সেই সাথে বিদ্যুতের অপচয়, বিদ্যুতের মূল্য দিন দিন বাড়ছে আপনারা সবাই জানেন, কোনো প্রয়োজন নাই। একটা রড লাইটে 100 ওয়াট লাগে, একটা ওই যে পেছানো লাইটটি বেড়েছে, ওর নাম কি কি ভাই, একজন বলেন এনার্জি বাল্ব, এই এনার্জি বাল্বের এনার্জি এত বেশি, ওতে খরচ কম হয়, আলো দেয় বেশি। আপনি ওইটা জ্বালান, রডটা অফ করে রাখেন, একটা বাল্বে যদি চলে আপনি একটা বাল্বে থাকেন না, সমস্ত বাল্ব জ্বালিয়ে দিয়ে আপনি বসে বসে হয় একখান বই পড়ছেন অথবা না টিভি দেখছেন, আপনার আরাম কত। ফ্যানে একটা হলেই চলে বাবা, তিনটা কি দরকার। এমনি করে করে আমার একজন ভাইয়ের কথা মনে পড়ছে, দুঃখ লাগে, একসঙ্গে জেলখানা ছিলাম, বলতে স্যার আমার বাড়িতে 30টা টিভি, ইন্ডিয়ান এলে বড়াই ভালো নাকি, কোথায় রাখেন এত। স্যার আমার 4তলা বাড়ি, 7তলায় টিভি, আর আমার বাথরুম গুলো তো টিভি, বাথরুম বাদ দিয়ে ওই টিভি দেখেন বসে বসে। স্যার চোখে দেখতে ভালো লাগে, এমনকি যখন সরকারের হিসাব চাইল না তত্ত্বাবধায়ক সরকারে, কার কি আছে হিসাব দাও তো, আমার সামনে হিসাব লিখছে। স্যার আমি টিভি গুলো কতটাতে কিনেছি আমার এখনো মনে আছে, আপনার জন্য জাহান্নাম অবধারিত। স্যার যে ভয় দেখালেন আপনি, ভয় তো দেখাবই, জেলে সে দিব্য 75 সালাত আদায় করছেন, 1000 একটা তসবি দাঁড়ানো বসে, 1000 তসবি বুঝতে কত লম্বা, সে গলাতে পা বন্ধু লম্বা, উই নিয়ে বসতে সবসময় রাত্রে 2টার সময় এটা তাহাজ্জুদ পড়বো বেটা টিভি চালাতে। তবে আমার ভয়ে আর অন মানে কি বলে মানে সাউন্ড করে না, খালি জল শেষটা আলো দেখলাম কি ব্যাপার আপনি কি করছেন, তাহাজ অফ করে দিছে। স্যার আমিও তাহাজ্জুদ পড়ছি, তো তাহাজ্জুদ পড়ছেন তো ডানি ওটা কি, তো ওদিকে আমার নজর নেই, আমি ঠিক আছে আল্লাহর দিকে নজর আছে। কত নেশা একবার দেখেন, এই যে অপচয় চলছে কে এদেরকে রক্ষা করবে, একটা টিভি মানুষের ধ্বংস করে, ওটা 30টা টিভি, বাথরুমে টিভি, ঘরে ঘরে টিভি, মানে টিভি আপনার ঘাড়ে ঘাড়ে রাস্তা হাঁটলে ভালো হয়, ওদের ওজন বেশি না হলে ওদের রাস্তায় হাঁটতে ওটা নিয়ে। এই হতভাগা অপচয়কারীদের ইহকালও শেষ পরকালেও শেষ। ভাইরা নিজেরা সাবধান হন, অপচয় বন্ধ করুন। সবচেয়ে বড় অপচয় হল বিদ্যুতের অপচয় এবং পানির অপচয়, পানি আমাদের জীবন, সেই সাথে অন্য যাবতীয় বিলাসিতা পরিত্যাগ করুন। যত বিলাসী খরচ আছে সবগুলো নিজেকে বিরত রাখুন। ধর্মের নামে অনেক বিলাসী খরচ আপনার করেন, মানুষ মরে গেছে, ওরে বাপরে বাপ, আপনার এখন ছেলের খবর সারা জীবন বাপের আনুগত্য করে নাই, বাপ মারা পরে ছেলে আসলে একবারে বিদেশ থেকে বহু টাকা নিয়ে, এবার চালাও তিজা দশমা চল্লিশা কুলখানি মৌলভীষা ডেকে ধমছে, জিলেবি খাওয়ানো শুরু হয়ে গেল। জুম্মার দিন আজকে দেখবেন জুমার পরে কোন কোন মসজিদে মাইক লাগিয়ে শুরু হয়ে যাবে, বাপরে বাপ, দরুদের শেষ নেই, দরুদের তাজ, দরুদের ঘঞ্জল আরো, দরুদের লাখ, দরুদের কি অত দরুদের নাম ভাই আমরা জানি না, আরে বসে সল্লেলা গাবে এমন জোরে মাইক লাগিয়ে শুনছে কে তা ঠিক নাই। আর সামনে জিলাপির বড় কড়াই থাকবে, এরপর বকশিসের বিষয়টা তো আলাদা গোপনে পকেটে ঢুকে যায়, যিনি যত বড় লোক হন মৌলিশের জিকির তত জোরে হয়, এটা অপচয়। এগুলো দিয়ে মৃতের কোনো উপকার হয় না। আপনার ঘরে একটা বাচ্চা হয়েছে, খাতনা দিবেন, সুন্নতে খাতনার অনুষ্ঠান হাজারো মানুষ জমা করে ফেলেছেন, হুজুর তো আছেই আমাদের রাজশাহীর লক্ষ্মীপুরে, আমি তখন থাকতাম হড়গ্রামে, একদিন শুনলাম দুঃখের খবর কি, সুন্নতে খাতনা অনুষ্ঠানে হাজার হাজার মানুষ খাচ্ছে, বাপ মা লাখ লাখ টাকা ব্যয় করে গরু খাসি মুরগি যা থাকে সব তো শেষ, এই আনন্দ ঘন অনুষ্ঠানে খাতনা দিয়েছে, সে ডাক্তার সাহেব এমন করে দিয়েছে আসলটা কেটে গেছে, কি হবে, ডাক্তার সাহেব তাড়াতাড়ি পালাইছে, বলে শীঘ্র ট্রান্সফার করো মেডিকেলে, মেডিকেল যাওয়ার আগে বাচ্চা শেষ, শূন্যতে খাদ্য অনুষ্ঠান এই রাজশাহীতে ভাই আমার চোখে দেখছেন। এই সমস্ত বেয়াদবি কারবারে আল্লাহ চান না শয়তানের কাছে মানুষ অর্থ ব্যয় করুক, এত চাক্ষুষ অভিজ্ঞতা হওয়ার পরও এই শূন্যতে খাতনা কিন্তু বন্ধ হচ্ছে না, এগুলো ধর্মের নামে অপচয়। মিলাদ হচ্ছে সমানে, আজকেও মিলাদ হয়েছে সকালবেলা, কোথায়? রানা প্লাজায়। 1139 জন মা বোন যেখানে নিহত হয়ে গেল, চোখের পলকে দুনিয়াতে বিদায় হয়ে গেল, এখন পর্যন্ত তাদের অনেকেরই খোঁজ পাওয়া যায়নি, তাদের অবস্থার উন্নয়নের জন্য কোনো চেষ্টা কারো নাই, অথচ আজকে সরকারি উদ্যোগে বিশাল মিলাদ হলো, সে মিলাদ রেডিওতে দিল, আমি রেডিও খুলছি দেখি মিলাদ, তখন দিলাম বন্ধ করি। প্রচন্ড দাবদাহে মানুষ বাঁচে না, গরিবগুলো মানুষ না খেয়ে মরছে, মা বোনদেরকে এমনি করে তো সিনেমিনি খেলে, ধিক ওই সমস্ত নেতা নেত্রীদের, ধিক ওই সমস্ত বড়লোকদের যারা গরিবের জন্য একটু অন্তত কাঁদে না। অপচয় বন্ধ করুন, এই অপচয়ের টাকা যদি ওই গরিবগুলোকে দেওয়া যেত তাহলে কিছুই লাগতো না। আর উদাহরণ দেওয়া যাবে না, আপনার নিজেরা চিন্তা ভাবনা করুন, নিজেদের জীবনে কত অপচয় আছে। আমার ওই সাথী তিনি বলছেন, স্যার আমার একটা নেশা কি, দেশে যখন সাবান বেরোয়, যে মডেলের সাবান বেরোয় আমি সেই সাবানটা কিনি। তা আপনার বাড়ির সাবানের সংখ্যা কত? তো স্যার হাজারের উপর তো যাবেই, নেশা ও সাবান কেনা নেশা। আপনার বউর কি নেশা? স্যার ওর নেশা হলে শাড়ি কেনে খালি। কত শাড়ি? সে দোকান দেওয়া যাবে, একটা ঘর ভর্তি খালি শাড়ি, বাজারে যাবে যেটা পছন্দ করবে কিনে আসবে। আর কিছু আছে? স্যার আমার বউ মা মানে ছেলের বউ, তার নেশা কি? হাড়ি কেনার নেশা, বাজারে গিয়ে যত হাড়ি পাবে সব কিনে আনবে। তো এত হাড়ি কি করেন? তো না ও কিন্তু কখন লাগিয়ে দিতে পারে, জীবনে কখন লাগিয়েছে? তো না আজ পর্যন্ত লাগেনি। আপনার বয়স কত? কথা বললাম মানে আমার মতো বয়স, কিন্তু আজ পর্যন্ত লাগেনি, কিন্তু হাড়ি কিনতেই আছে। অপচয়, হাড়ি কেনার অপচয় মেয়েরা বন্ধ করো, শাড়ি কেনার অপচয় মেয়েরা বন্ধ করো। তোমার ছেলের জন্য এক সেট কাপড়, দুই সেট বা তিন সেট কাপড় যথেষ্ট, 10 সেট কাপড় তোমার কোনই প্রয়োজন নাই। এই সমস্ত অপচয় আমরা করছি, একটা অথচ একটা গরিব জন সামনে আসে, একটা মেয়ে জন বাড়িতে আমরা আসছে ভিক্ষা করার জন্য, তার একখান শাড়ি কিনে দেওয়ার সুযোগ আমার নাই। হ্যাঁ রমজান মাসে যত 150 টাকা তোমার বাজার শাড়ি গামছা মার্কা তাই কিনে তাদেরকে দান করো জাকাতের মাল হিসেবে। এই সমস্ত ফাঁকিবাজি আল্লাহ করা ঠিক হবে না, যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। অতএব ভাইরা আমার, অপচয় থেকে নিজেকে দৃঢ় রাখতে পারলে, অল্পে তুষ্ট থাকতে পারলে আপনি সুখী। আল্লাহ রসুলকে একজন জিজ্ঞেস করার, হে আল্লাহ রসুল দুনিয়ায় সুখ পাওয়ার পদ্ধতি কি? তিনি বললেন, অঞ্জর এলা মানুহা আসফালা মিনকুম, তোমার চাইতে যে নিচু অবস্থা আছে তুমি তার দিকে তাকাও, খাবার দাবার দিকে তাকাও না। এটাই হলো সুখী হওয়ার গোপন ঔষধ। কে পাঁচতলা বিল্ডিং গুলো দেখার আপনার দরকার নাই, দেখুন কে ওইখানে পড়ে আছে, আপনার রাস্তার ধারে পড়ে আছে ছোট্ট একটা পলিথিনের কি ঢোপ নাকি ওগুলো বলে, তার মধ্যে বসে আছে বেদেরা। ওরা তো জীবন, ওরা তো মানুষ, তারা কি করে বসবাস করছে এই প্রচন্ড দাবদাহে? ফ্যান নেই, লাইট নেই, কিছুই নাই, তারা ওর মধ্যে জীবন কাটাচ্ছে। তার দিকে একবার তাকান, অন্তরে শান্তি পাবেন। আল্লাহ পাক আপনাকে বিল্ডিং এর মালিক করেছেন, ভালো ঘরে আছেন, ফ্যানের তলায় বসে খুতবা শুনছেন। আমার রসুল কিন্তু ফ্যানের তলায় খুতবা শোনেন নাই, মক্কায় মদিনায় কশ্চিন কালেও প্রচন্ড আগুন রাজশাহীতে নিঃসন্দেহে বহু ডিগ্রি বেশি সেখানে তাপমাত্রা। এরপরও সেখানে খেজুর গাছের গুড়ি আর খেজুরের পাতার চালের তলায় বসে দিনের দাওয়াত দিয়েছেন, মসজিদে নববীতে তারা সালাত আদায় করেছেন। সেইখানকার মুসল্লি ছিল আবু বকর, ওমর, ওসমান, আলীর মতন মহামানুষ। সেই মসজিদে খুতবা শুনে এই সমস্ত মানুষ তৈরি হয়েছিল, আর আজকে এসি ঘরে বসে, আজকে ফ্যানের তলায় বসে খুতবা শুনে তাদের জুতবার যোগ্যতা আমাদের মধ্যে হচ্ছে না। কারণটা কি? অথচ যে হাদিস আমার রসুল সেদিন বলেছিলেন সেই হাদিস কিন্তু আমি আজকে আপনার সামনে বললাম, সেই হাদিস তাদের মধ্যে একটা পরিবর্তন এনে দিয়েছিল। আজকে আমাদের সেই একই হাদিস পাঠ করার পরও আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না, তাহলে বুঝতে হবে হাদিস তো তারা যেভাবে মর্যাদা দিতেন আমরা সেটা দেই না। পরিশেষে আবারও আয়াতটা মনে করিয়ে দিই, ক্বাল আল্লাহ তাআলা ফি কালামিল মাজিদ, وآتِ ذَا الْقُرْبَى حَقَّهُ وَالْمِسْكِينَ وَابْنَ السَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا। তোমরা তোমাদের নিকটাত্মীয়দেরকে তাদের হক দিয়ে দাও, দান করলে ডবল নাকি? আত্মীয়তার সম্পর্ক রক্ষা একটা নাকি, আর আত্মকে দান করার একটা নাকি? এমনি তো সারা দুনিয়া আপনি দান করেন, কিন্তু আত্মকে দান করার দ্বিগুণ নাকি পাওয়া যায়, এটা আমরা ভুলে গেছি। আমরা আত্মীয় সঙ্গে যত হিংসা, খেয়াল করবেন যত হিংসা, ভাইয়ের সঙ্গে, ভাগ্নার সঙ্গে, বোনের সঙ্গে, তারা যে একটা, তারা যে গরিব তাদেরকে দান করতে, এটা ভুলে গেছে। একটা মজার গল্প বলে দিই, আবদুল্লাহ ইবনে মাসউদের কাছ এবং তার স্ত্রী আল্লাহ নবীর দরবার গিয়েছে, স্ত্রী বলছে হে আল্লাহ রসুল, আমার বহু টাকা পয়সা আছে, জাকাত দেব, তা আমি কাকে দেব? সঙ্গে সঙ্গে পিছন দিয়ে স্বামী ইবনে মাসউদ গিয়ে হাজির, আল্লাহ রসুল বলছেন তুমি হকদারকে দাও, গরিব মিসকিন তারা তাদেরকে দাও। ইবনে মাসউদ বলছে হে আল্লাহ রসুল, আমার চেয়ে মিসকিন বড় আর কেউ নাই, স্বামী কিন্তু তাই নাকি? হে স্ত্রী, তুমি তোর স্বামীকে সাদকা দাও। কি বোঝা গেল দ্বারা? আপনার বউর কাছে চাপ দেবেন না বা খবরদার, চাপ দিতে পারবেন না, চাপ দিলে কিন্তু কাজে হবে না। যদি স্বেচ্ছায় দেয় তাহলে নেকি পাবেন, আর যদি চাপ দেওয়া করেন তাহলে জিরো। এটা দিয়ে বোঝা যায় সবচেয়ে নিকটাত্মীয় তাকে সবচেয়ে দানের মধ্যে নেকি বেশি, স্ত্রীর সবচেয়ে নিকটে হলো তার স্বামী, ঠিক স্বামীর সবচেয়ে নিকটে হলো তার স্ত্রী। এই দুটি সম্পর্ক আল্লাহর পবিত্র বন্ধন, এত গভীর বন্ধন আর হয় না, এমনকি মা বাবা পর্যন্ত আউট হয়ে যায় স্বামী স্ত্রীর মহব্বতের সামনে, আর সেখানে আমরা জিরো, খালি ধরি বউ মারো, এদিনদেলা একটা বউ তার স্বামীকে মেরে ফেলছে, ভালোই করছে, দুটো মারা দরকার আছে না, এত সাধারণ কেন হবে মানুষ? যাই হোক, সহজ কথা হচ্ছে এই, ও আহাতে জাল করবা হাক্কাহু, আপনার নিকটাত্মীয়কে আপনি তার হক আদায় করুন, দান করুন। ওয়াল মিসকিন, যারা অভাবগ্রস্ত তাদেরকে দান করুন। ওয়াবনা সাবিল, যারা মুসাফির তাদেরকে দান করুন। ওয়ালা তুবাজ্জির তাবজিরা, অপচয় করবেন না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, কারণ অপচয়কারীরা শয়তানের ভাই। যদি আমরা এগুলো করি আমাদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে অপচয়ের পাপ থেকে রক্ষা করুন এবং অল্পে তুষ্ট হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।